বাসা, এখানে আমার ছিল আশা, এখানে আমার ছিল শিশু মাদ্রাসা, যে মাদ্রাসায় আমি ইঁট দিয়েছি, ইঁট তুলে দিয়েছি, যে মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, যে গ্রামের মা বোনেদের হাতে ভাত খেয়েছি, যে গ্রামের অলি গলিতে ঘুরে বেরিয়েছি, গ্রামের প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে বেরিয়েছি, অভিজ্ঞতার কথা বলে আমি যে আয়াত পাঠ করেছি এবং হাদিস বলেছি তার অনুবাদ করে ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এখানে যে জলসার উদ্দেশ্য সেটা স্পষ্ট, সবাই জানে।